করিস মনে মাঠ, আমার মাথার ভেতর চাপা ফুলের গাছ, গাছের কাঁধে কাল কাকের বাসা, সেখানে শকুনি বসে খেলছে পাশা, পাঁচা জামের ওপর পায়ের ওপর পা, লালের কালিতে মহাভারত চাপা, কাপা কাপা গলায় ডাকছে আমার মা, বাবার চিঠি ডাক বাক্সে আর্ত এলো না, বাবার চিঠি গেল ট্রামের তারে, এলো মেলো এলো মেলো টিং টিং করে, টিং টিং টিং টিং সিং সিং সিং আ সং, ঘন্টা বাজাবো ষাঁড়ের শিঙে ঢং। ছুটির পরে বাবা ফিরবে বাড়ি, মায়ের গায়ে নীল হলুদ শাড়ি, কপালে সিঁদুর, আমার বাবার বিয়ে হবে, তবুও বুকুর পারে তানা নানা, দোহায় আমায় কেউ পাগল বলো না, দোহায় আমায় কেউ পাগল বলো না, দোহায় আমায় কেউ পাগল বলো। সূর্য তোমার আমি চাঁদকে চুমু খাই, তোমাকে কখনো যদি অন্ধকারে পাই, দেখাবো কালোতে থাকে সাত সাতটা রং, বুঝতে পারো না করো সুস্থ থাকার ভাব, আমি যা দেখি তুমি দেখতে পাও না, আমি যা চাই তুমি ভুলে যাও না, বৃষ্টি পরে কাঁদে বোঝনি জড়িয়ে গেছো শিরা শরীর ভাবে, তোমাকে কখনো তারা এসেও ডাকে না, তোমার কপালে সুখের শিশিরও আঁকে না, তোমরা কপাল টকো নরম গদিরে, আঁকড়ে ধরেনি তবু কিন্তু যদি রে, পায়ের ওপর পা তুলে আকাশে দোলন, দোহায় আমায় কেউ পাগল বলো না, দোহায় আমায় কেউ পাগল বলো না, দোহায় আমায় কেউ পাগল বলো না, সূর্য তোমার আমি চাঁদকে চুমু খাই, তোমাকে কখনো যদি অন্ধকারে পাই, দেখাবো কালোতে থাকে সাত সাতটা রং, বুঝতে পারো না করো সুস্থ থাকার ঢং।